যাবার সেই পথে দেখা হয়ে গেল কত সুখ কত গান মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো আজাবার সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো জানি তোমায় আপন ভাবার কোন অধিকার নেই গো আমার এও জানি দেখা হয় কত বড় ভাগ্য আমার শুধু বলো আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছ কত বলো ভালো আছো তো বলো ভালো আছো তো আজাবার সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো ভালো আছো তো